الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أزياء الدرس ودبايا صلاة الخوف خوف رحلة مجين واسفران ما نشكل ورد دشمن حملة قرر دشمن حملة قرر لكن قرر نواس آده قرر نواس قرر با وقا مسلمان عاقل بالي إبا الله ولي علي نواس ما أفني زد يوذر شرعي تقدر هت مجي على قطع لكن أن لنا مسكدي با هم خاد أقرب ليو سفر مجي حضر مجي شانتر حالة ما دور شانتر حالة مجي دور حالة مجي كافر كل دشمن كل توارا يرى حملة غير توار جان خطر على كتسار إتن مجيو نماس فرا فريو كينغر نماس فريو نفريو يان الله تبارك وتعالى يدانا دي كران مجي إدعي ما هو نماس فريو أردعي ذات فارا داري غريو هدعي تو هجيل أردعي غير فريو يان اللي بيكون نماس ربطروي بو إدعي ذات ইমাম ওরফারে রুকু সুজিদা মানে গরিব আর ডাইদাতে ফারা দাঁড়িয়ে গরিব উচার রুকু সুজিদা উড়ে দিলে বাকি মনে গরিব হিন্দি লা কাইফিয়ত কল রুমায় কানাম কল বয়ান গুজি আয় নারে কাইফিয়ত ইম বয়ান গুজি মিয়ারা গতু না ফতান সাহেব কি তাদি মশরুইয়াত সালাত আল খৌফ বিল কিতাবি ওয়া সুন্নতি ওয়া ইজমা আল উম্মাহ ওয়া ইজমা আল উলামা আল্লাহ আল্লাহ কুরআন মা বয়ান গুজি ওয়া ইযা কুনতা ফীহিম ফা আকামতা লাহুম আস-সালাহ ফালতাকুম তায়িফাতুম মিনহুম মা'াক ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম ফা ইযা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারায়িকুম ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم تلي أكداي نواصلوا أكداي فارداري قلبو فواري إترار داسي أتيار قلو سامان قلو فواري تاقي بوزين ليري دشمن ليري مقابلة قرادة تلي بيان صلاة الخوف قديبا في الحضر والسفر دونمي كفارا زيبو حضر قلي ما نشوفه مسافر من ذا دشر بطري دشمنك كل حملة غير ودين لا حالة تيجي حتى ما ذي الداي ما هو نواصل وار داي فارا داري غريبو ذي نواصل السريع حتى نواصل التيرة حتى نواصل برا ور غريبو هذا قصر نغريبو لكن سفر الحالة ما ذا دو لك الله ذين السريع حتى نواصل سي إنه قصر غري على فريبو يار بعد صلاة الخوف ور داسه خوف كيفية داسه هذا خوف كيفية تيجي زبا عبد الله بن عمر رضي الله عنه بينغره قال صلى النبي صلى الله عليه وسلم صلاة الخوف بإحدى الطائفتين ركعة وسجدتين والأخرى مواجهة العدو تي رسول صلى الله عليه وسلم نصرت دي صلاة الخوف دي دايلي الداية لأن النبي أكره تجد وسجدة جي والأخرى مواجهة العدو دوسرا داية دي باسيبا دشمن المقابلة ثم انصرفوا وقاموا في مقام أصحابهم مقبلين على العدو يار بعد اعتراض يره دشمن المقابلة ماتي ايغو ديني فجيهيني وجاء أولئك فصلى بهم ركع ثم سلم ثم قضى هؤلاء ركع وهؤلاء ركع متفقون عليه تلي يار بعد اعتراض دين دشمن المقابلة ماتي ترى يره ترى رحات تريبو ترى رحات تري يره يار بعد رسول صلى الله عليه وسلم سلام في ربه لأيبو دونو دايتو راحت راحت قضوغي گوي ان ترى قضا فرديبو ثم قضا هؤلاء ركع وهؤلاء ركع تلي الله نبر فوري فوري دايك راحت وجي في سد دايك راحت وجي تي رسول صلى الله عليه وسلم يربا سلام بي ربي زيني فوري شو توجي ترى راحت قضا دي اخر توجي ترى يو اك راحت دين الله نو هاي موري ان قضا ديبو دونو داي اي مو الله نو هاد اك راحت راحت اسيب على بري قضا ديولو إلا من صفات صلاة الخوف أن يصلي بكل طائفة صلاة ويسلم بها إبا أذ رواه الإمام أحمد وأبو داود والنسائي وغيرهم حديث بيدا سي الإمام الألباني رحمة الله عليه حديث سيء له يعني فتدالي رأى على قرية نماز فوريبو الله أعلم إلا أرقص ورد بيانجي ما رواه جابر رضي الله عنه رسول صلى الله عليه وسلم نواس كنغر فرأي دين غزوة مجي فنودي للصلاة فصلى بطائفة ركعتين ثم تأخروا على النبي اكدا يرفعوا درحات تجير بعد طرف السجي فصلى بالطائفة الأخرى ركعتين دوسرا لترى دعية سيطرة لير ركعتين مجي قال فكان لرسول الله صلى الله عليه وسلم أربعون وللقوم ركعتان متفقون عليه رسولتون سريحاتي أردين فارد ريغر لترى درحات درحات الله أعلم إبيو طريقة صحيحة إبيو بخاري مسلم مجي أسي تري يا أخواني وأحبابي الكرام وهذه الصفات تفعل إذا لم يشتد الخوف إبا خوف ذات بشي دارو بشي دارنا دولي إن لغري فريبو دوا بشي دارو يدري كلا فإذا اشتد الخوف দুশ্মন কলে মারামারি মা লাগিতে গিয়ে নতি এনতে তার নগরের হ্যাঁ মারামারি লড়া লড়ি হেন দিলাম মাঝে সে তোমাজে দুই ফরিক বানাই বললা বলি আরে সুরত নাই হ্যাঁ তোমার নোমাদের আদানত ইয়ে দইলে নোমাদের অত্ত ইয়ে দইলে হ্যাঁ তোমার সল্লু আলা হাসবে হালিহিম রিজালান ওর কুমানান লিল কিবলা ওয়াইরে হ্যাঁ ইয়ানে তোমাদের মানুষ জিন সোয়ারি মাঝে আছে গাড়ির ওরা আছে ঘোড়ার ওরা আছে শিক্ষা করিব আল্লাহ কেবেলা তোর ওলি অগুই নলি নগুই হ্যাঁ তোমাদের ইশারা করি রুকু সুজা করি এনলা করি আরে ফরিব আল্লাহ কুরআমা হয়ে ফয়েন খিফতুন ফয়েন খিফতুন ফরে জালান আও রকবানান আই ফসল্লু রিজালান আও রকবানান ও রিজাল জামাহু রাজিল ও হুয়াল কাইন আলা রিজলাইহি মাশিয়ান আও ওয়াকিফান ও রকবানু জামাহু রাকিব এত লবায়েন তাহলে যে তোমার যে বিশেষ হালত খারাপ হয়ে যাবে বই যে জিন্দিল্লা মাঝে আসো যে হালত মাঝে আসো সোয়ারির মাঝে ইয়া আড়াম মাঝে ইয়া গাড়ির ওরে ইয়া ঘোড়ার ওরে হ্যাঁ বাইতুল্লাহ রোজ ওলি হইবা নলি নইবা ইশারা করি করি নমাজ আদা করি ফেলাইবা সেলে ফুঁয়ার ফুঁয়ারে তোমার ফুঁয়ারে হাতিয়ার রাখিবা বলিয়া খুঁজু আসলে হাতে হুম তোমার ফুঁয়ার ফুঁয়ারে তোমার সেলাই থাকিব তোমার দাসে হাতিয়ার থাকিব এতলা ইয়া খুঁয়ানি যে তোমার যে মানুষের হালত দাসে বেশি মুসিবতের হালত মাঝে যাবে বই ইয়া নলি দাসে কোনো খারাপ জানোয়ারে হামলা করে আও বেশি দাসে দুশ্মনক তোমারা তোদের দুশ্মনী তোমার তো হারিদার করে হ্যাঁ হালত মাঝি হ্যাঁ হালত মাঝিও ওদের সলাতুল খোফ ফরি ফারিবা তিয়াই আর অনেক কান্দা আমাদের ইন্তজার করি ধরলে ওগুয়া সলাতুল খোফর কাইফিয়ত আছে যা জামাতগিরি ফরন যদি তিয়াই আরে নভারর দুশ্মনকর হালত বেশি খতরা দেখা যার সে তারা মারামারি মার লাগাতার আছে হেন হালত মাঝে রিজালন ও রকমানন ফরি ফারিবা হন অসুবিধা নাই বেদিন তবরক ওয়া তাআলা আল্লাহ তবরক ওয়া তাআলা ইজাজত দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম কলরে ইজাজত দিয়ে ফরি আর দেখাই ইয়ার বাদে আখওয়ানি আরা এ দুরুস ইনতুন ফায়দা করে দিকে হলে আরার ওর আল্লাহ যে নুমাস আর ফরজ গুজি এ নুমাস ইনর দাস বিশে হামিয়ত আর সালাতুল জামা ইন্দিল্লা খবর তোমাজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ জামাত গুরু নুমাস সুজি আল্লাহ উলিয়ার তালিম দি হেতা আল্লাহ জামাতের সাথে নুমাস সুরা নিয়ান ওয়াজিব সাইয় বাইয়ান একলা একলা ফরিবা জামাতের সাথে ফরিব আল্লাহ বলে খুশি করিবা যেবে এনতে জামাতের সাথে নুমাস ফরিবার গরম মাঝে নুমাস নহজ্য একলা নুমাস হলে একখান সোয়াব জামাতের সাথে ফরত দইলে হাতে শান ও ফসে শান সোয়াব আল্লাহ আলম আল্লাহ তবরক ওয়া তাআলা আর অনরা বিগুনরে ইসলামর মশলা মশলি সুন্দর করে বুঝিব আল্লাহ বলে আরে তৌফিক দোক আল্লাহ আরারে যে হন সকলের মাঝে নুমাস ফরিব আল্লাহ হই এ যে হন সকলের মাঝে যে হন কাইফিয়ত দেয়ারে দিন আল্লাহ ব্যায়াম করে দিয়ে সে কাইফিয়ত দেয়ারে নুমাস আদা করতে হই হ্যাঁ ফোন দিল্লা আর আল্লাহ আসান গুজি আরা হাদর তোমার সারে হাতে নোয়াসরি সফর মাঝে রাহাত করতে হই খবর তোমাজি দাদি বেগুন ইমামর কুমার দিয়ে এর ভরি ইয়া খবর তোমাজি ইমামর কুমার দাদে এদক ভরি আর দক দাদি দুশ্মনের মোকাবিলা করি গরিবাল্লাহ ইজাজত দিয়ে হাদর তোমাজি বেগুন ইমামর কুমার আছি মুসাফির মাঝে ইমামর কুমার আছি লেকিন খবর তোমাজি গেল্লা দুই ভাগ করি আরে ফরিবাল্লাহ বলি আর ইজাজত দিয়ে বেশি ডর হয়ে দইলে এ আড়াম মাঝে থিয়াম মাঝে গাড়ির ওরে ঘোড়ার ওরে ফরিবাল্লাহ বলি ইজাজত দিয়ে সুবহানাল্লাহ ইনলি মিন মাহাসিনিল ইসলাম আল্লাহ তবরক ওয়া তাআলা আরবে কুনরে ইসলামের বুঝিবুল্লাহ তৌফিক দিক আল্লাহু আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।